যদি জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও প্রশ্ন করো না আগ্নেয়গিরিকে, কেন সে ঘুমিয়ে আজ আছে, জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে, শুধু ডানা ভাঙা ভ্রমর কে হাতে ধরে ফুলে তুমি রেখে দিও। জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। গুনতে চেয়ো না আকাশের তারা, শেষ খুঁজে তার পাবে না, আমার ব্যথাও গোনা যাবে না, আমার ব্যথাও গোনা যাবে না, নয় আমাদের পরিচয় ভরে রুকু আশা দিয়ে ঢেকে দিও। জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও।